بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة، قل فأتوا بالتوراة فتلوها إن كنتم صادقين. الله سبحانه وتعالى وحي قرباني مريها كاتكتي كان حلا لبني إسرائيل بنو السالمي هن حلال قربي جنبي إلا ما حرم إسرائيل على نفسه، أي إسرائيل عليه السلام، أي يعقوب عليه السلام. يعقوب عليه السلام كليك فانو كأمل نفسا حرام كروي اتشم منوي من قبل أن تنزل التوراة، أي أدي توراة باوالب مغس كورن. قل فأتوا بالتوراة فتلوها إن كنتم صادقين، خليك فانو دار واره نكنت يباميهم توراة جنس بلاره أدي اكيا بلاره، إن كنتم صادقين تيباميهم تدورين كمغوانا مي يهودين نبيه قطم يأي باوالي فماني ميهم ميباميهم تبي باين اتشيها من لان حرام كوك বাইং ইচ্ছা মিলং হারাং কো গেনতিবি এমি দালিলে গতো গা দাক্কানি এই আহরম নাকি বানু ইসরাইল মি হুনে ইয়াকুব আলাইহিস সালাম গ দারি কোলো গ মি হুনে ইয়াকুব আলাইহিস সালাম এবানি এতাকেতি হারাম বে ফেহম আহরমেন গ মচ্চবেস এতাকেতি এবানি হারাম বে ফে এই তাফাত বাওয়াইত তাহু গ মাসমাহামি মাস্তা বেগগম জনাওয়ারতা হুগে এখান দোগ কুরব বা আল্লাহ ওয়াহি কুরব বানি এই দোগে কে এমি হুন হাদানি দোগে হুরিহা কেও মা বানু ইসরাইল মি না আল্লাহ মানি হালাল কুরব বা ফে এ জামাল জামালা গেরি গেরি বাকারিয়া ইচ্ছিকে মাস আল্লাহ মানে হালাল কুরা বা ফাই এবামি হুনা বানু ইসরাইলমি হুনা ইসরাইল আলাইহিস সালাম আমিল নাফসান ইকালে ফানু হারাম কুরা বিচ্ছে এই এ মুলি উম্মতু গে মিস্তা কুনন হারাম বিচ্ছে নুনে ইসরাইল আলাইহিস সালাম এবহি ইয়াকুব আলাইহিস সালাম ইকালে ফান আমিল নাফসা হারাম কুরা বিচ্ছে এই ইকালে ফানু জামাল মাস হারাম কুরা বি ইকালে ফানু আমিল জাত ফুলা জামাল মাস ইয়াকুব আলাইহিস সালাম এই জামাল মাস ফারিক কুলু বিমা একালে ফানা ফাটেকে গোতে বানি গ্যাগে ইচ্ছি তাকে নাগানি এক সব এহেম বুমুক সব ইয়াকুব আলাইহিস সালাম একালে ফানো আমিল জাত ফুলা এ কে হারাম করবি এই আদি হেম মাস সেরে একাম কু একালে ফানো কে দারি কুলু গমি হুন নাং একাং হারাম ইচ্ছে কাম গ একালে ফানো সলাব একালে ফান আমিল জাত ফুলা এ কে উমুক সব একালে ফানা গোতে বাতি একাং একালে ফানো কামিল নাফসা মানা করবি এহেম বায়কান কালে ফান একান হারামে নকুরাবে মিসাল একান আলগন মেঙ্গে তেরে গাবেস মিসাল একান মিয়া কই চেক কে মা ফাহার গা গতে বেদান এহেম মিয়া কান নোয়া গতে দেন এতাকে এতি এনা নুকেউ এই এহেম মি হুন নাং এতাকে তি হারাম বি কিনু এই কি মিসাল একা বাই মিউনা খালো সাহেব এগেন এ বহুর গেল্লুম বা মি হুম বাই মিউ এনা আমিল নাফসা খালো সাহেব এনা হারাম কুই এগ মানে কি এহেম মি হুন নাং এতাকে তি মানা বি কিনু এ এগত এগত ইয়াকুব আলাইহিস সালাম কালে ফান গামিলে জাত ফলং হারাম করবি জামাল মাসকেউ জামাল মাসফারি কুলুবং এই সাবাবা কি এগে সাবাবং কালে ফান গেল্লুম বাতি একালে ফান ফারি নুকুলুবং দালিলে নুকুরে এই বানু ইসরাইল মি হুননা এতাকে হারাম বি কামাকা এমি হুম দাওয়া করেন তিমান নামে গে মাচ্চা বেসি হারামে হারাম বেগে নে মানে মাতিং আহার বেনা হারাম কুরা ব্যাফে বানি এমি হুননা ইচ্ছেন হারাম কুরা ব্যাফাওয়া নামা থাওরাতু গো অতি সেকান হারাম কুরা ব্যাফে ইহুদিন ইচ্ছেন হারাম করবাফ ওই নামা তাওরাত গো তিসে কাং হারাম করবাফ আল্লাহ হাই করবানি ইসরায়েল গে ফান একালি গা একালি ফান গামিল নাফসু ফুলং হারাম করবি ইচ্ছে হারাম করবি ইস তাওরাত আদি বাবা লেবম গো স্কুরিন নে এম তাওরাত গো হুকুমে কে তিয়া বামি হুনং অতি বামি হুন দগো হেদি দগো ফাল করব আল্লাহ মি আই মি বাবা লেবানি কাজে ফান বিদাল ওয়াশে এ বামি হুন না ইহুদিন তাওরাত গেনস নিকান কিয়া বলাহে এ গা হারাম কো ফয়তো এবা আহা ইং কুন্তুম সাদিকিন তিয়াবামি হুন তিথে দুবুনা বাইক কামু গাওয়ান্যা দেন আল্লাহ হে কোরআন ফামান ইফতারা আলা আল্লাহিল কাযিবা মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুল যালিমুন এগ ফাহু গাবেস আল্লাহ গ মাচ্চা বহুতান দগু হাদাফি মি হুন দান্নাশে ফাউলাইকা হুমুল যালিমুন এমন কি আনি আবেরিন আল্লাহ হারাম করে বিয়ে কি আগে আল্লাহ গ মাচ্চা দগু হাদাফি তাওরাত গেনস কি হুম ফাহু গাবেস দেমবেস একান গাবুল নকো এই আল্লাহ হারাম করে বিয়ে চেকে বনে আল্লাহ গ মাচ্চা দগু হাদাফি মি হুন দান্নাশে এমন কি আনি আবেরিন قل صدق الله خليفان ودار واش الله تد بنو وافي الله تد وحي قر وافي الله گه وحي بس فلك اي تد الله بيان قر من كلانگه اي بامي وچن حرام قر وای چكا فاتبعوا ملة إبراهيم حنيفا الله يكرمني تبعامه إبراهيم فانك ملة تباواش حنيفا اكليك فانك اي مريها دين تككون اكباب همايكن الله لمبي وداغن هنني بهكليك اكليك فانك ملة تبعامه تباواش وما كان من المشركين ادي اكليك فان مشركون تريم بهدا نغنواي مي مكهك مشركون نام خاطبكو mi ay baawa da rahmat yi makka ke mushrikun dawa qur'an ibrahim ke faana kiye sei budan alqon qur'an bibe kaleke emi hun etibi di mati ge hun nei be kaleke makka ke mushrikun dawa quri emi hun tibi ibrahim alayhis salam ge dine kiyagen e di mati ge emi hun tibi budu dinu ge mati ga ibrahim alayhis salam ge dine kiyagen makka ke mushrikun rasulullah sallallahu alaihi wasallam rasul kama ge wada gen nei ro etibi ibrahim ke faanu ge dine kiyagen budu dinu mati ga allah e batil qur'ani ka de faanu idaal waashe ibrahim ke faanu ke millata tabawar ibrahim ke faanu ke millata ke tauhid ke millate tauhid ke ekade faanu ke mushrikun ke tereng we wada ge be kale nuune den allah wahi qurbani hajjabe he bay wahaka wahak kol me ay kol ga bayan qurbani inna awwal baytin wudi'a lin nasi lalladhi bi bakkata mubarakam wa hudan lil alamin hamaka shabarun mistakunnatta ka emme furatama kandayelunu geyaki gefulaki miskitaki emme furatama mistakunattaka kandayelunu gefulaki ei lalladhi bibakkata mubarakan ei makkaga ewa gefule mubarakan ei barakaitere vegen wa gefuleke wahudal lil alamin adi alam takan hidayage got hidayatege gotugawa taneke etanaki ei gefulaki ei alam takan hidayatege gotugawa tanen ei mistakun duniyage ikan koltakun etanat kattaka rujuwa tanen ei etanakun دينو گ علم حاصل کو گ می ہوندا تا نہ ہما اتنا کی ہدایت گ مقام حقیقت گ ای ایم ایف رتما بیم متی گ بنا کرونو مسکین ای ایم ایف رتما تاریخ ہم وسنگے گ تو گ ادی قران و ثابت وا گ تو گ ایم ایف رتما بیم متی گ ایلونو گ فلا کی ای کعبۃ اللہ گ فلا ابراہیم علیہ السلام اللہ دکے مقام ای ای رو اتنا کی می ابس می حق بس اولے تننو ابراہیم علیہ السلام اللہ ای مقام دکے وی e maqama ibrahim alayhis salam wadaagatum amur kurawwi ibrahim alayhis salam itana wadaagen ge fulu bina kurawwi ekade faanu ge darikalun isma'il alayhis salam fihi ayatun bayyinatun maqam ibrahim etanga ve bayan vegen wa nishantake allah ge kuladum wantakamuge nishantake hekitake ege terega maqam ibrahim himenigen ve maqam ibrahim ke hila ibrahim alayhis salam ge fulu bina kurawwi mattaka araya hunna vi hila allah madu kurawwi madukollevi wagutuga ekalefanuge fiyawala fulu adiya jeheli jeheli tanu ekalefanuge fiyawala fuluge nisha ege fiyawala fulu hunnevi tan e bahurihama miha funko e hunnane ge fuluge tawaf kura taanga hunnane mihar billuri fottakallaya billuri fottakallaya fe namas mihuna fennane tawaf kura mi hunna e tan fennane innani steel jaha fennane hilaga e hila halaku wegen hinga daana tiwe miharo fiyawala fulu ekade fanu ge defiyawala fulu ingotan hama miharu seba maqam ibrahim wa man dakhalahu kana amina adi haram fulu ge tereya etana wade jemiha ki amam vegen wa mi ke sababaki misalakan hangurama ekum filiyagen anna miha wes etana wana ma fahu amam vegen mane na gatulen nukure wen haram fulu ge tereya ko ena gatulen nukure wen etana wade jemiha ki amam vegen wa mi he den ilmerin e bahuri mi babu ga wara gina wahakata dakka haram fulu terega haddakan araganna kahala kamek koffiya ma haddaka hadde gaim kurave kamek koffiya haram fulu terega koffiya haram fulu terega e haddu enage macca gaim kurave ne haram fulu terega ifada kamek gaim koffiya en namas beruga haramun beruga ena ifada kamek koffa den rakka tere kam hasil kur matta ka haram tera wadejjia ilmeri midalo hwani ena majbur kura hetan nikutuma majbur kura re ena majbur wanden ena datikurum ge fiyawala ala ashe etano nikumeto salaka kaabota ke tiena dati kurashe den etanun ena nikuti me enaga macchan haddu gaayam kurashe e gatulu kurum misalaka gatulu kurum ema haram fulu terega le horuma kanta ta hingoma ki ei shariyatu ga haram vegen wa kame allah wahi kurawa fevani wa man dakhalahu kana amina etana wadejje miha ki amam vegen wa mi heke ena ka bes birennete eves mi hege birennete miharu setana ki ham amam vegen wa tane janawaro ichi sa samandegen batane evves miha kunu behene efta ko tartavve sonnane evves miha kunu behene ichi samang kamay ko tanga ulemun edani omme kase makka ge haram fula ki allah hormaitteri kurwa fa watane ei etana wadejje miha ki amam vegen ba mihe ei kurigas mushrikum basamihum kanta takun rakkata de gat matta kay mihum gosge fuluga urakologa eliganna emihum marala misaraka rasulullah sallallahu alaihi wasallam bay mihum marala ngengevi makka fatahage duwahuga emihun nakun amanen nete senun tanakun emihun gatul kurate ege bay mihun ge fuluge fardaage eliganegen tibi ei amankan hasil kurmattaka walillahi alan nasi hijjul baiti man istata'a ilayhi sabila allah attaka mistakun ada kuran jehe hijjul baiti hajju hajjuge alukan allah attaka mistakun macha liu bifave mistakun macha wajibu genwe man istata'a ilayhi sabila ai ekama kuladana wegen wa mihako ekama mage emaga kuladana wegen wa mihako mitanga sabila ge murada kil merim vidalwani ei daturuzada ki ei daturu taka beenu bahuri ha samane mitanga sabila ge murada ki bai riwayat hoge bahuri sabila ge murada ki ei hajju daturab beenu ba samane den kommyas baying ehen riwayat takum se bahuri engen miha kuladan wegen wang eba jihe de kamaka ei mali gotunna jismani gotun ena kuladan wegen wang jihe hajju wanya miha misal ka jismani gotun kula dana kanne miha ka bas hajj wajib ennu jismani gotun ekamak kula dana wegennu wa miha ko misal ekin ekan kure veni ga yage bas komes waren hureken hajj ga alkon ada kure veni sabab ki tanam mihun eha ginawane eha mihun ginain da tanen ei ehma ga yage bas komes kahala baren hureken hajj ga alkon ada kure veni ehma mali baruge iturun jismani baru sunnan jihene hajj wa beenum miha ko ومن كفر فإن الله غني عن العالمين أدي الله كافر بالجميع متان كافر بالجميع هذه النبي مي آيات كفهم بيان كرباني أي حج إنكار كفي ميها حج قالوا كما إنكار كفي ميها هذا النار أي كافر بالجميع هك الله كافر بالجميع هك فإن الله غني عن العالمين الله سبحانه وتعالى عالم تهو هريها عالم تهك كي بين فودي ودكين وارس كلامه معنى كي الله بينهم ودكين نوي إبليس فراتك emi hun e kurakan tahuge faada suri hama emi hun nare allah kan ves faada nete adi hajjunu ko kula dana kan hurmi hajjunu kon hurum ves gellum ves oti e nase allah kan nete ves gellume adi hajju wima ege faada kol ves emi haka mi hagi gatu ga alukon men alukan kurima ves oi gotaki allah angawani alukan kuran kurima eta baavaru sawabe devu man allah ya angawani ekamaku e alukan kurima ka ekalange vai bis faada bis rasulullah sma hadis sul qurawani tiyabami hun kure huriha emmen taqwa verin ge gotu ga vinama huriha emmen taqwa verin ge gotu ga vinama bis allah ge khazana ayan allah ge hazratu ga khazana ya zarre ge mimar itura bis numane emmen taqwa verinama bis adi emmen faajiru vinama bis tiyabami hun kure huriha emmen faajir wi namaves allah ge khazana in zarrege minbar unives numane ema miha kura hewa maluge faada suri ena adi koffi nubaya kamegge sazaves oti hama ena ya ema allah wahi kurawani wa man kafara fa inna allah ghaniyyun 'anil 'alamin hajj kurma inkar ko fi mihadan nash ena hikafareke ena ikan kurma kun allah wan eves gellu mennete allah wani huriha emmege kiben fudi wodi genne allah eves farataka beenum fulu e wodi nu gannawae اما حج قالوا كما كي فرض اي حج اسلام كما فاس فن ركن اسلام كما فاس فن ركن اي كما كل دان وكم وامي حج وان جي ان قالوا من با فني با مي هم كما كل دان وكم وامي هم بس جن غستي بيتا با مي هم برن تمن مسكول وي ما حج وان اهن كين انا مسكول وان دينا دنيا كم نان كان انا اني مسكول وي ما حج وان هريا فا فاي كل لاف ده مسكول وي ما غس فهلاني فرتم انياتو كان كورم وس غوس eniatu ehem bay mi hunge tibeni komme ka muskuli maka hajjuge alukame furi hama gotako adaev ves nu kure vene diyas etab bayakan undagule for nu itur kamen nuane etange etab bayakan undagule undagu wane e muskulin gosken misale ka gaage ves bare ne mi hun gosken kitam mi hun nange mi hun undagu babe bay fahar magugam magumach gelli e mi hun hodan ulen jihe bay tad detin duas wandem ves mi hun hajjuge guruf tahuge bodatin ekam ves kurang e bajie adi emi hun goyan tawaf kurami jeni gaadiya lugaya kan tatta hua kiha undagule kiha bod undagule ema ei mi hun na jehe undagu hajju ga alukamu ge faada ngena kan nuli bene ege sababa kun eta bae kan undagu wima mi sta kun nang emi hegge undagu mun ei hagigatu ga warabbodan emi hegge ajurun uni wege nda kamen ei ehem wege rasulullah sallallahu alaihi wasallam dua dan na fe bin allah allahumma inni a'udzu bika an uradda ila arzalil umri eh dabros kala ko musk kulikamuge nihayata formun timan kalege faanu iba Allahuge hazratun rakkaatri kaman edeme muskulikamuge nihayata muskulikamuge nihayata forima enage sababun kitam mihunna undagu bawe e undaguluge sababun enage ajurun univegen deba baabaru kantatta ehma ei rakkaatri kaman eden jihe kamen ei e umrahama formuge kurin Allah subhanahu wa taala marugennebu ei tabbayaka kudakujjaka burakanta bodwegen de kudakujjaka buddhi filayeba de tammacha bodukamu deweni kudakamu deweni kitam miun daanaddeena enaya kitam miun emme darifulwas bay far laaneddeena darifulwas eha bodu undagule undagula kabbe fonnani gina faharan ekanta darinnavyas ehma e umura formun rasulullah sallallahu alaihi wasallam wani rakka terikamang edi wadaagen fa hama e fadaam muskulu misalakan hajja diyamas kitam miun undaguwana enakan hajju gala kamen rangalakan adaanna kurawena ehen kamun zuwan umurga gaga bar hutta hajja daambi kuladan mali goton kuladan wejjenama eba hurim egotam mali goton kuladan wegen wa mihun ehen nana hajja kannu de hajju gala kama kewaram ma en alu kamen ei kuladan kan libi libigen wa hal wena hajju no wejjiya ena faafa riwana kuladan kan libigen wa halu gena hajju no wejjiya قل يا أهل الكتاب لما تكفرون بآيات الله والله شهيد على ما تعملون قليفان ودار بحر اي أهل الكتاب جميعون يهودين بهجتون لما تكفرون بآيات الله تيباميهم الله آياتك كافر تيباني كيف بغن هي والله شهيد على ما تعملون تيباميهم قرآن تتوه مجان الله هكي وردغن نوائي تيباميهم قرآن تتوه مجان تيباميهم نغم يقين بس انجين اي قليفان كي اي حق رسول كان قرآن كي حق فك دين كي حق دين كان انجين اي هم انجي تيبه تبانو انتيا تيباني كيف بغن هي Allah tiyabamin kura amal takuge macca heki veri wodi ganna wegi yamed dohuga e hujjat tiyabamin macca qaim kurabana Allah subhanahu wa taala qul ya ahli alkitabi lima tasudduna an sabilillahi man amana tabghunaha iwajan wa antum shuhada wa ma Allah bighafilin amma ta'malun qul e muhammad fana kalifana vidal war he e ahli kitabi inne e gmane ki yahudi inne lima tasudduna an sabilillahi Allah ge magu tiyabanda kurani ki vegen heyye man amana Allah ge maga mistakun auma aya nudi tiya baami hon tiya hifaatta ne kiwwen heyye Allah ham mistakun iman wiya nudi tiya baami hon kalaange magabantu hogen tiya tiweni kiwwegen heyye tabghunaha iwajan tiya baami hon Allah ge magan magu edete nusida auma ege maanae ki nusida go tiya baami hon ebe edete nusida go mistakun iman bu mang ede iruga tiya baami hon emi hunan nasihat di ebe bunamu e timan namen ge diine haggu diina ki kiwen heyi ekan ekurani iman wan eba aadite bae mihun ekam ku tiya bae mihun de nase hette hege sabun e mihun eba dinun empuri eba dete islam din qabul nuko kiwen heyi ekan kurani wa antum shuhada tiya bae mihun ekan enge halu tiya bae mihun ekaman hekide haluga tiya bae mihun ge nafsu tang eba hekide tiya bae mihun tiya tibi batil go tuwakan e halu ga vesti bae mihun kan tiya kurani e wa ma Allahu bi ghafilin amma ta'malun handan kurare tiya bae mihun tiya kura kan tattakun Allahu ghafil wo de nu ganna wae rangala denawodi ganna wethi abamiyun tiya purakantatta ya ayyuhalladhina amanu in tuti'u fariqan minalladhina utul kitaba yarudduukum ba'da imanikum kafirin dek iman bi mistakun nammi bayan kurbani allah subhanahu wa ta'ala mukhatab kurbani e iman bi mistakun ne tiya abamihun ahlu kitabin ge bayaka kiyaman ter vejji adannase yahudinna taba vejji ati adannase yarudduukum ba'da imanikum tiya abamihun iman muwaffahu ge abamihun tiya abamihun murtaddu qur'anate yaruddukum ba'da imanikum kafirin tiyabamihum kafarun ge gotuge ebamihum amburalanate murtaddu kullanate tiyabamihum emihum nat kiyaman terivejjiya sababaki emihum go wanemihum ge dina e din gabul ko fi emihum vese dawwa kurani timanna men vesmi tibi haggu di mati ge samavi dine ge mati ge timanna men ge macchas bawale fotoke ma allah bawale bi fote e fotoge etan hukumen emihum atum badaluko amilla fusun ege ibaraiko ebonani allah ba wa alai fote mi allah ge ibarate ibarata ki emi hun ge gotan hada iman bi mista kunas nase hai de emi hun ge dinan emri awma allah emi hun na mukhatab kun ge danna wahi kurawani tiba emi hun ge bas sahafiya andan kurashe tiba emi hun murtad wegen dane kan kashaware dinum wa kayfa takfuruna wa antum tutla alaikum ayatullah wa fiikum rasuluhu wa man ya'tasim billahi faqad hudiya ila siratin mustaqim وكيف تكفرون كيف وين هي تيابا من تكافر وني الله وانتم تتلى عليكم ايات الله تيابا من هم اتشن با الله گ ايت تلاوت كوروي با الله گ ايت قران گ ايت تلاوت كوروي با تيابا من انگين هم رنگلن حقو كان اي kibben heye tiyaba men te kafarwani wa fiikum rasulu adi ekalang rasulat yaba men honge terege ba hunnawiye kibben heye kale ek fanuge bas kabul nukuram wi tiyaba mi hun den dannar wa man ya'tasim billahi faqad hudiya ila siratin mustaqim allah ge wa fashuga hi fahatta fi miha be allah ge shariatu ge hi fahatta fi miha islam dinu ge hi fahatta fi miha dannashe hama kashawarun e nay sida wegen wa magan hidaali bijje kan kashaware Allahu ke deenu ke ifaatta hai miha Allahu ke waafashu ke ek murad ki Allahu ke deen Allahu ke shariae e shariatu ke ifaatta hai miha hum karavon hidaye libije ya ayyuhallazina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun e imam jemis takunne te ba mehun Allahun taqwa verun haggu ke waagutu ke taqwa veri waashe wa la tamutunna illa wa antum muslimun adi te ba mehun muslimun ke gotuga menu marnu waashe Allah nasihat devane mu'min muslima gotuga menuvi marnu maashe Allah kiyaman terwegen wa hal menuvi marnu maashe ekihinan Allah kiyaman terwegen wa hal muslimun gotuga maru veveni ei abadwes ena Allah ge dimmati sabit we hurajjiya abadwes din hoduma masai kofi abadwes dini hukum takan amalu kuramun danya ena ge marwes annani hama islam dimmati ga ei fahang misalakan ebbe sahewa malennuko marang arawa gutuke ena kihinan islam din mati gena marwe veni ena ke dulun shahade tu kadima wes nuki ene fada mi hunnaka hewa malen e wes hewa malen nuko duniya nimi gen da mi hun e mi hun nimi gen da ne nuba gutuga muslimun gutuga e mi hunnaka maren nuli vene muslimun gutuga marwe veni abadu islam din mati ge sabit wen hure jemi haka ena e tawfiq libene allah subhanahu wa taala devane wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu Then Allah subhanahu wa ta'ala muslim ummatan mi wahi kurabani tiyabamihum emmen eku ekuga Allah ge waafashuga hi fahattaash emmen eku ekuga ei ehen ayatika Allah wahi kurabani ya ayuhal ladhina amanu dukhulu fi silmi kafa ei imam jemistakuna tiyabamihum islam dinu ge tereya eki eke chaka vannaashe ebba beruga ba wafan ebba ennu eko takan nun vannaani eki eke chaka ekko vannaashe Guruanu ke ebbayang imam wa haluga an ebbayak kafar nuwaashe eki eki chaka banar Allahu ke dinu ke tebamun eki eki chaka hi fahattaashe hori haam men eki eki chaka wala tafarraqu adi ba ba ke nudaashe Allah subhanahu wa taala e wahdatan e gowala bani muslimun ke tereka hunan jehena wahdat ebbawan takan ei ebbawan takan ne tiya ka muslimun ge gotuga kinan tibeveni ebbawan takan ne tiya ei islam dinu ke buniyadan ei ebbawan takan rasulullah sallallahu alaihi wasallam madina hijura wadagen emme furtama kurabbi kama kiyesei mistahu ebbawan takurabbi ukhuwaitere kan qaim kurabbi ei qur'anuga hujura suratuga allah kurabbi afani innamal mu'minuna ikhwatun fa aslihu baina akhawaykum huriha mu'minna ki akhun taheke ebban ebba faabaike ei tebami huga terege jehe masratan hallu qur'ar islah qur'ar allah wahdatan yagwala wani wala tafarraqu adi baabaweken udahare ebaabaweken gossiya tebami huga wasfas filahin gaadane ei qur'anu ga ama ehn ayat ga allah tauba suratu ga hikura ba fe tiya ba mi hum ba ba ga nudare erum bani go taki fataf shalu wa tadhhab rihukum tiya ba mi hum findi ve ga nga dana tiya ba mi ga waswas filan ga dana kafarun dushmanun tiya ba mi hum chak gadave gannane ema tiya ba mi hum ba ba ga nudare ei ebba wanta washe erun ne barakav veswani miyadu kafarun ema sahi qur'ani muslimun ebba wi anu de ei emi hunai ge ebba ve jiya emi hun baliwanaka balam yadu muslimun oi waru muslimun hada baware duniye ge bo te gaa ganta kan huriya muslimun jamaave ka emmen eku ehuga kafaruna dima fumelias kafarun baliye genda eha war muslimun ga be duniye ga ehin namas ba ba ve hoti kafarun masai kurani eketi ganta ka wianu de muslimu ba ba kurun emi hunga de etra eki wattaru ge masale ta waddaagen araharun kurwan emi hun beenu bani ei erun emi hunai emi hunga maqam ga tibeveni muslimun emi hunga buddhiya ko beenu men nukure emi hun egota talaya folomu ge duwasta beetu wegen edani muslimun ebba ko ne beken ara arum talaya folomu ge ebba wanta kamen ne muslimun ge tereku allah ki to qur'an ko te wahi qur'an wa ebba wanta waashe ba ba no waashe ba ba ve jiya tiya ba mi hun fidiwe tiya ba mi hun ge wasas filahin ga dane kafarun tiya ba mi hun ma chagga de wegan nane ba ba ve jiya Then Allah wahi qurabani wazkuru ni'matallahi alaykum idh kuntum a'da'an fa'allafa bayna qulubikum fa'asbahtum bi ni'matihi ikhwana Mihar mi Makkah ke Khazraj wanha Madina ke Khazraj wanha ke mi hunnata Aus wanha ke mi hunnang Allah mi aibba wala bani Ey Rasulullah sallallahu alaihi wasallam Madina hijra kurum kurin emi hunna ki thala folum ga tibi bae tarihu ga liyevigen ve emihun enhas aharavura ginavejje er ararum ve thalaya kolata hangurama kurata emihun getereng etta lakka mihak wani gatulu vegen goswai hangurama enhas aharavura ginavejje emihun ge hangurama deni onnata auswan hage mihunna khazojun hage mihunna madina aya rasulullah sallallahu alaihi wasallam madina hijra wadaya gai gen ede wan hage mihun jama kurave rasulullah sallallahu alaihi wasallam allah bayan kurawani ei allah ge rahmatek kama niyamatek kama tiyabamihun e niyumain handuma kurashe tiyabamihun eta zamane wanden talaya kolomu ga tibba allah subhanahu wa taala tiyabamihun cha rahma illa wa niyamat illa wa tiyabamihun ibba wan takurvi ya ebahaka allah mi ayatu ge bayan kurawani wazkuru e madina ge ahul werin nan allah ge kurawani tiyabamihun handuma kurashe Allah ke eniyamai tebami hum chang Allah le viniyamai ei iz kuntum aadaan tebami hum ebbek wan ebbek dushmanun takek ge gotuga waniko fa allafa baina qulubikum tebami hum ge hittang Allah ekwari kollevie tebami hum hittang Allah ekwari kurevie fa asbahtum bi ni'matihi ikhwana den Allah ge niyamatu ge sababun Allah le viniyamatu ge sababun tebami hum vegen diye akhun takek ge gotuga akhun takek ge gotuga tebami hum vegen diye warang ebbanda ebba fa quwwatir ba yakang emi hum vegen diye ebbes masalenne وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها أي تبعميهم ألفانك ولق ألفان ولق ثم فإن متيغ وانكو إبا هنا ركاك ثم فإن متيغ تبعميهم وانكو فأنقذكم منها الله سبحانه وتعالى تبعميهم إي ألفانك وانكو إبا هنا ركا سلامك كربية إي رسول الله صلى الله عليه وسلم رسول كما أغن فانو ومدينة هجرة كربية مدينة كليفان مدينة كليفانك رحق وطوك بيكن دي Allah subhanahu wa ta'ala ekaleg fanu ge zariyan tiyabami hun narkam min jukurviye ekaleg fanu ge khas ashabun takegge gotuga tiyabami hun Allah subhanahu wa ta'ala leviye eniyama tiyabami hun hadama kurashe kadhalika yubayyinu Allah lakum ayatihi la'allakum tahtadun amai fadanne Allah subhanahu wa ta'ala ekalange ayatange bayan kurawani e tiyabami hun nan hidayil libe to tiyabami hun hidayil libe gane to e Allah subhanahu wa ta'ala mi fada wahakata tiyabami hun bayan koddawani tiyabami ibrahim hasilukum egen nasihittaken hasil kureto e tiyabami hun hidaye libe to e demi oti heo kantattakan amur kurmanu ba kantattan mana kurmuge wahaka e mi ummatan Allah wajib kurawwa fa wakame e komme mi hakus e nage haisiyatun ekan kuranji hene heo kantattakan amur konnu ba kantan mana kuranji hene ekan no kuraba ekan Allah ko falawane ei mi ummata wajib kurawwa fa wakame Allah subhanahu wa taala mi ummai mai kurawwiwa sababu ei ei hama mi ayatu huga bayan bege mana kuntum khaira ummatin ukhrijat lin nasi tiyabami hun emme he ummai kamuga wiya ki vegen mi istakum nattaka nerbunu emme he ummai kamuga tiyabami hun wiya mi ummai ki vegen he ummatik emme he ummai kamuga wi ei tiyabami hun ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar ei tiyabami hun he kon tatta amur kon no ba kan tatta mana kurati ei tiyabami hun maivve mati veri wi sababaki emme he kon tatta amur kon no ba kan tatta mana kurma ki komme mi hegge wajibe waki mi hegge masuliyaten nun ei ki komme mi yakose mi hegge haisiyatun kan tatta mana kuran jiyan misal kam mujtama'uga emi hegge basnuwi ke hure dane mujtama'uga enan he kan tatta amur no kurawi nubai kan tamana nu kurai hinga daande e enage haisiyatun enna mes enage geterege kan tak kurawena geterege enage bando befa mi hunge demetuge enage bahennu wike kamuga wanya enage ambi darin nan hamaga amus enage baswike ena ambi darin ge macca baswike ena e mi hunang he kan tak kamur kurawena nubai kan tamana kurawena komme mi hako senage daaira e mi hege daaira ekan kuran jihene ehnu nu giyamet dohuga salamaten nuana komme mi yakose muji tamoga mi hinga anu ba kan tak inkar kuran jihene ei emi hegge haisiyatun rasulullah hadis ul qurawani man ra'a minkum munkaran falyughayyir bi yadihi tebami hun kurami hakan nu ba kam fenejia atun gos mana kura re kan ta faman lam yastati' fa bi lisanihi adi emi hakan atun mana kurma kula dana wegen nu wejia fa bi lisanihi dulung ekam mana kura re na sehe de re ena buna de re tinu ba kam ekkan faman lam yastati' fa bi qalbihi adi dulumwes ekam mana kurmak kula dana wegen nuami ha etibe dana ta dulumwes misale ka bay getere gena ge basnu ike ena de etche ke buna fiena ge gayab bulan ara gana kanta tabun wes ekari gen ve e fada mi hek we jia e dulumwes ekam mana kurmuke kula dana kan libigen nuami ha ukam gawanya fa bi qalbihi ena ge hitun ekam mana kurash wa zalika adhaful iman adi bay riwayat kan wa laysa wara zalika minal iman habatu hardal minal iman e riwayat gawani e meri pratham riwayat ge vani e emme iman kamuge emme dar daraja yaki hitum ves ekang mana no kurami ha ge hitu gane te evves iman kame ane riwayat ge walaysa wara azalika habbatu khardali min al iman adi ege fahaka ebahi hitum ves mana no koffimi ha emme kudawegen hitum mana kurawene na ekam mana nokoffe miha den enage hituga zarregge min barwasne te iman kamai ema atum mana kurawe miha hit dulum mana kuran jihe dulum mana kurawe miha hitum mana kuran jihe hitum mana kurun e iman kamuge emme dar daraja e barwasnu kurami ha ge hitakune te rasulullah sallallahu alaihi wasallam disul kuran iman kamai zarregge min barwasne te ei nuba kan ta hingaro kamar ruhi gan hore jemiha anu te ge terege ba averwe attire bad jahan hore miha bay mi hon e baule dini wahaka tan adwa hamu wes e kan nuba tan tan hazirwe e mi hunna ekwe e kan tetta ka sabasti mi hon e baule bay mi hon he darus tab besad wa hay kamaku e kamaku mus mana enwe e mi hon ge hitakun en iman kan hay gatu ge ei darusen adwe hikamu ga wias adi ilmi majliha kan hazir wi kamu ga wias e fa da mi hon ge hitakun en iman kame ei emme kuda wegen hitun ena mana kuran jihene kanta etan tan hazir wegen nuwa nuba kanta ta hinga majlis ta ka emme kuda wegen etan tan hazir waan jiheni atun wata dulung mana kurave fm waru gami hon embe imam ahmad ibn hanbal widalwani mi heku ahmad ibn hanbal aswal kurawani music kule lavakia tane tanaka devi dana heyye mi hakan etana madu kolluma etana dennevi ekan atun mana kuran kula dana wegen wa mi ha daase atun mana kurang kula dana wegen wa mi ha dar enu mi ha gos gen waane e music kulun atum mana kurang kula dana wegen wa mi enu mi ha gos gen waane tan imam ahmad ibn hanbal rahimahullahu ta'ala waane ada mire mi hisaba nem ma dana de ma da mare na suwali mo be pula ku suwal mire de maram madu mi skola mi tini on dar sonnaani mi har hukuru do hogereya on hir do hogereya fiya mi har dere on naani chutti hukuru do hogereya honi hir do hogere den be fulna angala den forami hu mitana hazir wami hunna hukur do hogere ya honi hir do hogere fiya wa kom mere akira de kurawiya gada besana tum huriya darus baba miha tirang al suwale den kamaku mihar den maslahata mihar wa gota ki mujtama wati heng gota ka mihar er ahmad ibn hanbal e fatwa devviru mujtama wati adi heng gota ka er uriha mi istakun nang enge e nu ba kamet ka uriha men na singe er nu ba kamet ka mihar ba gota ki bay mi hun nang hiwe barang al kamet ka mese munifu hi filoma kurai dane uriha kurai dane bay mi ngabran uriha kame munifu hi filoma taka kura kanta hara kura wa furkame nu kura wenu ne fu hi filu matta ka enma de miharu mujtama oti hengo ta ka miharu ego ta go sa to misal ka miha ka mana ku fi maslahat ran gaden wa ne ego ta ka wes ema ata kunnu miharu dulun ji heni kan kuran emi na se hetteri wan ji heni dulun miharu kuran ji heni kan ta atun e ma ka sai ko fi ma nu rakka wa gen dane masala ituru nu ba ka hinga dane kan ta hewi bun taimi abi dalu fani inkar idha kana inkarul munkari yuraddu ila akbar fa inkar al munkari munkarum vidalwani nubayakame mana kurum evre bodu nubayakama ka wasil kodde kamu gavanya e nubayakam mana kurum wes e nubayakame ke vidalwani e nubayakam ta mana kurima ege sababun evre bodu nubayakama ka wasil wewe kamu gavanya e kantam mana kurum wes e nubayakame ke ehma e kamaka ala ala gen wa e no kanta mana kurunga sabun e burama no ba kamaka mi hun raddu wegen da kamuga wanya e kam mana ko gen wana e erun e kam mana kurun wegen dani no ba kamaka emma e maslahata ki e e gotang atun mana no kurun mi har mi zamanu ga mi ka mi mujtama ta huwa dulun nasiha teri wan me har e zamana ki atun munkar mana kurave zaman e yer ba ur mi hun e bahuri atun mana koffa munkar ero emmenes enge e kar kan datta kiyenu ba kan datta kan e nu ba mi ho kan qurane sangal hoile fami kono stane era nu ba ba ko madu ba ko kan ero qurani e zamanu ga Thank you. আন্ডোমেরুনমে ফুরুত্তম কান্তবস দেনগান এই ইমাম মিহা বারাক কিয়া নামাত তহুগা ইমাম মিহাগে ফাহাতুন সূরা কিয়মকে আলহামদু ফিয়া সূরা কিয়মকে মানা করবাফা কুরআনকে আইনাসে বাই মানা করবাফা কুরআন আল্লাহ করবাফান ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন নামাত ও কুরআন কিয়েবে হিন্দুগা তিয়াবামি হুম খানুলা তিবেরে খানুলা আডওয়া হাসে এই তিয়াবামি হুন রাহমাত লিভেতোয়ে রাহমাত লিভেতোয়ে এহমিমা খানুলা আডওয়া হান তিবেন জিহেনি ইমামিয়াগে ফাতুন কিওমা কি মানা করবাফাওয়া কামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি কুরআন গসে বই মানা করবাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া কো একলে ফানা কুরআন ওলি বাডা গাতি ওলে ওলুনি কুরআন ওলিজে ওলিগেন কালে ফানু নামাজ আবাদি বাডাগেন আসাবে কলনা দিমা কুরমাতিল্লাহ ওয়াদান নামানি লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম তিয়াবামি ফারেগা ইমামিয়াগে ফাহাতুগা কিয়েবি কামা বেদানে দেন নবী আদে হারম কিয়াবা ফিমা কালে ফানুগে ফাহাইত পুরো দেন নবী লা তাফতাহু লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব আমি ফরতান দেন নামানি এহেম বেন তিমান কালে ফান হিপ্পুলং আরাবাডাগেন ফিয়ে তিমান কালে ফান গুরওয়ামি ওলেনি কিবেগেন হেইয়ে তিমান কালে ফান মুচ্চাবা আলেবুন গুরওয়া এ সাবাবুন্নে তিমান কালে ফানাং ওলি বাডায়া গাতি এহেম একান্ত দেবন ফাহার নকুরাতিঙ্গে ফাতিহা সূরা ফিয়াবা এম ফাতিহা সূরা মাসসে নেগে মামিহা ফাহাতুন কিয়াবিয়াকাস এহেনম এহেন সূরাতে কিয়াবাগে নওয়ানে ফাতিহা সূরাতুগে ফাহাতাকুন দেন ওতিলো ওমের মুসসালা ইলমের মিদাল ফানি নামাদুগে এনা খুশুয়েত্তেরিকাং তাওয়াদোবেরিকাং খুশুয়েত্তেরিকাং লো মারায়াগিন আন্নাকামগো বান্যা মাসতেনি তেলো মেরিয়াস এহেননুনি মাকরুহা এহেননি মাকরুহা এনা লো মেরিমা এনা খুশুয়েত্তেরিকাং নামাদুগে আন্নাকামগো বান্যা মাসতেনি তেলো মারায়ালিয়াস ইলমের মিদাল ফানি নাসসেনি দিন আসে কামাবে হেবতাকুন হুদ্দাকামা ও মিহারো মানা করা ব্যাপার ইচ্ছিং এ নাসুম মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসুম মানা বহরি এগে মানে ওয়াইদু তাবসি ব্যাপার ফাহু জামানু কা নানে বাই কই মিহন রেগানো মিহজি কোলে লাবা কিয়া ফা গোসনি দান তে হেন দুন হে দাম বারে মরো আমা মাকুম তাকা বে ফাইতি দে নাসু বহরি আসে ব্যাপার অনেক কা ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস লিয়ুদিল আন সাবিলিল্লাহ এ লুকমান সূরাতু কে আয়াত আয়াতা বে হেগতুম ইবনে আব্বাস এমে বড় মুফাসসির বিদালবানি এতাঙ্গা লাহু আল হাদিস গে মুরাদা কি এই মিউজিক লাবা লাবা মিউজিক আল্লাহ ইয়তি কামা ইনকার করা বা দেন ওয়তি মিসা হুদ্দা করুন এই ইসলাম দ্বীন কে দিফা উগা মাদাহ কি উমা কি হুদ্দা কামে দিবে কেন মাদাহ কেন আরে বহ নাশিদ এ কি উমা কি হুদ্দা কামে এই বাকি বাকি মাকাম তাহ এ কাম কে আ দেখং হেদুং ইল মেরিং এবেস মানা করা বা আ দেখং হেদুং মাদাহ কি উ আ দেখং হেদুং এতি মানা করা বা মাদাহ কি মিউজিক এ নেতি ইসলাম দ্বীন কে দিফা উগা রিয়তি কালিমাতং এ কুলে বিগেন ওয়ালেন সালাক জিহাদু কে ময়দানু গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বহুরি বায়ঙ্গা সাহাবে কারণ একামু কে বায়ঙ্গা সাহাবে কারণ নবী দাল বেফা এই মুসলিমুং কে হিব্বর জোশ কে নাও মাট্টা কা ইফাদা মাদাহাতা কিউমা ইফাদা মাদাহাতা কিউমা এ বহুরি বায়ঙ্গা সাহাবে কারণ ইফাদা মাদাহাতা কিউ বেফা দেখো এ লাওয়ে নো লাওয়া লেমা মি দিবে হিঙ্গে তেরে গেস ফরাগ হচ্ছে এ মাদাহায়া মি চি মি ফরাগ হচ্ছে লাওয়ে বনে ফিয়া হাম এমনে সেগেন এই মিউজিক জায়গা কি আলাওয়া কা লেমা কাম মাদাহায় কাম ইয়া কুলাওয়ে নো কি আনে এইচি হুদ্দা ইমা তা মিসা কা তার জাহা ফেলেন কিউং এই দে হাফলা গে কাওনি গে হাফলা গায়া ঈদু গে হাফলা গা মিসা আলা ঈদু ঈদু দাও গোফার কা এ হুদ্দা ঈদু গেস কুডা কুদিন লাবা তা এগো তা তার জাহা ফা লেন কিউং মা কিয়ে মাসলেন ওই কামেন নো এই কিয়ে এ কামা কো এবেস ইসলাম দীনু গে রিবেত কোং হেদিফাওয়া ইবরাই তেরি লেনতা দে মিল্লা ওয়া তা লোবি গে লাওয়া তা কা এচি মিউজিক ওয়া দি জাহা ফা এই মুলি মানাবে কেন বা কামেন নাসুম মানা কুরাবা ফুর কান তত্তা এই দেবা মায়ামে ফাইন কেমন আল্লাহ আহমদ করলুম এই মাস্তালে নু বাই মিহম বাই ফৈতা হোক এ বহরি এ কুজাগে ফারাতাকুম এ নু কিয়ে এনে কামা এ নামে কিয়ে এনে এ বাইং ইলমানে কথা বিদার হোস রাজি হতে কিয়ে এনে সব বাকি এ দালিল এ বা এই এ কুজাগে ফারাতুন রাক্কাতের কামাং এ দেবে এ কুজাগে মায়াম বা ফাইন ساكن نداء اكو جنين دواه باب اكو جبلوغا الا فبن كيان دعاء يوزك بكلمات الله التامات اي دعاء بن كيان اي اكو جاغه فراتون ركاتر كما الله ان ادهون اي اما اكو جاغه فراتون الحمد لله بس كي دان كي بها لا في واه كان دكي ور كودا كوچي فرات مسل انه اي كي غادي جه سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك.